হে যুবক, তোমার কণ্ঠে এ কোন সুর? এতে একত্ববাদ নেই কেন? এতে শিরকের গন্ধ কেন? কেন অশ্লীলতার পরশ? এসো ওই কণ্ঠে ঘোষণা করি পূত পবিত্র মহান আল্লাহর জয়গান। এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান। ঈমান হলো আসল খুঁটি, তার সাথে নাই কোনো জুটি। ঈমান হলো আসল খুঁটি, তার সাথে নাই কোনো জুটি। সালাত সিয়াম হজ যাকাত, সালাত সিয়াম হজ যাকাত, তা হারি কারণ। এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান। তাওহীদ হলো একত্ববাদ, এছাড়া সব শিরক বিদআত। তাওহীদ হলো একত্ববাদ, এছাড়া সব শিরক বিদআত। তাওহীদ ছাড়া মুসলমানের, তাওহীদ ছাড়া মুসলমানের নাই কোনো স্লোগান। এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান। তাই শিরক বিদআত পায়ে দোলে, তাওহীদের পাতা কাতলে, শিরক বিদআত পায়ে দোলে, তাওহীদের পাতা কাতলে, আহলে হাদিস যুবক কাফেলা, আহলে হাদিস যুবক কাফেলা, হই সে আগোয়ান। এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান, এসো গাই ঈমানেরই গান, এসো গাই তাওহীদেরই গান, এসো গাই